بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ إن في السماوات والأرض لآيات للمؤمنين نشتي آكاش مندليو پرتبتي ندرشن رويته ممن در جنو وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রইয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশেতে যে বারি বর্ষণ দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে এইগুলি আল্লাহর আয়া যাহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপী يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم যে আল্লাহর আয়াত সমূহের তিলাওয়াত শুনে অথচ উদ্ধতের সঙ্গে অটল থাকে যেন সে উহা শুনে নাই উহাকে সংবাদ দাও মর্মন্তুদ শাস্তি وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ যখন আমার কোন আয়াত সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি مِنْ وَرَائِهِمْ جَهَنَّمُ ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রইয়াছে মহাশাস্তি হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুদ শাস্তি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও إن في ذلك لآيات لقوم يتفكرون আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون مومن در کے بولو تہارا جنو کھما کرے اوہ در کے جارا اللہ دیگوز گلی پتشا کرنا یا ای جنو چھے اللہ پرتک شمپردائی کے تہار کی تو کرمت جنو پرتدان دیبین من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে সৎকর্ম করে সে তাহার কল্যাণের জন্যই উহা করে এবং কেহ মন্দকর্ম করিলে উহার প্রতিফল সেই ভোগ করিবে অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ آمِتُ بُنِي إِسْرَائِيلَ كِي كِتَاب كُتْرِكْتُ ও নবুয়াত দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপর وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِّنَ الْأَمْرِ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون আমি উহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল উহারা যে বিষয়ে মতবিরোধ করিত তোমার প্রতিপালক কিয়ামতের দিন উহাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون يار پر آمي تمہا کے پرتشتی تو کریا چھے دین ایر بیشش بیدان روپور شتران تمہیں اوہر انشورن کرو اگدر خیال کشید انشورن کریونا إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين الله মোকাবিলায় উহারা তোমার কোনোই উপকার করিতে পারবে না জালিমরা তো একে অপরের বন্ধু আর আল্লাহ মুত্তাকীদের বন্ধু هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এই কুরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون دشكتی کاریجا کی مونے کرے جے آمی جیبون و مٹر دیکھ دیا اوہدر کے تحادر شمان گننو کریبو যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ

ظَنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرِينَ আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্মৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্মৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না ذَلِكُمْ بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ يَا أَيُّهَا تُمْرَا اللَّهُ نِدَرْشَنَا بُلِكِ بِدْرُوبْ كُرِيَا چِلِي এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেদিন উহাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হইবে না ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক ও জগৎসমূহের প্রতিপালক وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم আকাশ মণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাহারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়